السلام كله لأنه ليس لبعض كان غيره باطلا ولا يعتبر في الجوز صلاح قشره على ما قيل لأن ما ليته باعتبار اللب وإن كان ينتفع به مع فساده لم يرده لأن الكسر عيب حادث ولكنه يرجع بنقصان العيب دفعا للزلل بقدر الإمكان وقال الشافعي رحمه الله يرده لأن الكسر بتصريفه قلنا التصريف على الكسر في ملك المشتري لا في ملكه فصار كما إذا كان ثوبا فقطعه ولو وجد البعض فاسدا وهو قليل جاز البيع استحسانا لأنه لا يخلو عن قليل فاسد والقليل ما لا يخلو عنه جوز عادة الواحد والاثنين في المئة وإن كان الفاسد كثيرا لا يجوز ويرجع بكل الثمن لأنه جمع بين المال وغيره فصار كالجمع بين الحر وعبده. ومن اشترى بيزا أو بطيخا أو حسان أو خيارا أو جوزا فكسره فوجده فاسدا فإن لم ينتفع به رجع بالثمن لأنه ليس بماله وكان البيع باطلا ولا يعتبر في الجوز صلاح قشره على ما فيه لأن ماليته باعتبار اللب. কোন এক বেলায় আন্ডা গেছে তরমুজ কিনছে খিরা শশা অথবা আকৃতি ইত্যাদি কিনছে কেনার পর টাকা পয়সা দিচ্ছে দেওয়ার পর খিরা শশা ভাঙিয়ে এটা নিয়ে গেছে নেওয়ার পর এইবার লাগি কাটছে কেটে দে মাঝখানে তো ভাঙি নেই একেবারে কাঞ্জা দুর্গন্ধ অথবা তরমুজ ভিতরে উঠে দেখে চুলকাই ভিতরে খেলে কারণ এটা বুঝা গেল মাল ছিল না ওয়া মাল দিয়া দিস সুতরাং বেশ কিনা চুক্তি যেটা হয়েছিল এটা একটা বাতিল চুক্তি আছে এটা চুক্তিটা এখানে আখরুটে উপরে কুশাত বালাই দেখা যায় ভিতরে কি আছে তো আসলে দেখা যায় না কেউ কেউ কয় যে আখরুটে যদি উপরের কুশাগুলি একটা মনে করো যে আমার হেন্ডার রাস্তার সাইডে দিয়ে ফুরিয়া বেছে না একটা এটা কি করটা এটা কিছু ওই একটা ফল উপরে সুলকা আছে না শীষ আছে না ভুট্টা জ্বালা জ্বালানোর পরে না মাঝখানে দান বাদাম আছে না বাদামের উপরে সিলকা তারপরে মাঝখানে থাকে কতগুলি একদম দুলা বালু আর তিতা এইগুলির মধ্যে একটা দিতে থাকে আর যদি সৎকারা সব খালি এইগুলি বাড়িতে থাকে তাই যাবে তরমুজি মনে করে তরমুজ তরমুজ উপরে তলটলা ভিতরে দেখা গেল যে ভিতরে কিছু নাই সব পুচে অথবা কাঁঠাল উপরে তো দেখা যায় ভিতরে ইয়া নেই অনেক অনেক সময় কারণে যে উপরে থাকে সবই খুললে দেখুন ভিতরে কুসাই এই জাতীয় যদি হয় তাহলে বাইরে বাতে তাহলে যদি আখরুটের উপরের খুসা সব ঠিকঠাক থাকে ভিতরে আকুক না খাস, কেউ কেউ বলছে বাকি ওইখানে রুজুমি নুকসান আকৃতির উপরে যে ছিলকা আছে এটা আকৃত বলতে না, ফল যে আছে জেলা উপরে ছিলকা যদি কোনো কাজে লাগে এবারে মনে হয় যে আকৃতির ছিলকা দিয়ে এটা যে রান্না করা যায়, রান্না রান্না করা যায়, অথবা গরু বকরির ঘাস খাওয়ানো যায়, খেয়ে ভুষি খাওয়ায় না, আকৃতের যে ছিলকাটা আছে এই সিলকাটা তো মূল্যবান, যেহেতু সিলকাটা মূল্যবান তাহলে সিলকার একেবারে কি হয়ে যাবে ভাই শরীর এখন এটা তো এলো যে একেবারে বালা আর একেবারে যদি খারাপ হয়, বালা হইলে ভাই যায় যাবে আর খারাপ হইলে ভাই ফাঁসে যাবে, শুধুমাত্র আকৃতের ক্ষেত্রে একটা ভুল পাওয়া গেল যে আকৃতের উপরে খোসা যেটি যেগুলি আছে একটু যেহেতু কার্যকরী কাজে আছে সুতরাং এটা যায় আর যদি এরকম হয় যে আন্ডা ওই কেঞ্জা হয়েছে কিন্তু সাইডে দিয়ে একটু হালকা ধরে দিই অথবা একটা দুইটা খুশা বিশ্রীর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে আর বাকি সব ঠিকই আছে, তাহলে এই সুরতের মধ্যে মুভি রদ করতে পারে, কারণ এখানে হ্যাঁ কাঁঠাল ভাঙ্গে ফেলা তরমুজ কেটে ফেলা বা আখরুট এগুলি ভাঙ্গো এগুলি ভাঙ্গার কারণে আইলে হাদিস মানে আইলে হাদিসের কারণে যদি এটা দেওয়া হয় এভাবেই তাহলে আই বেহার দেশের কারণে মুস্তার বায়ে ক্ষতিগ্রস্ত বায়ে ক্ষতিগ্রস্ত কারণ সে তো সই চালেন জিনিসটা আছে এখন আপনি কাটছেন কাটার কারণে এখন যদি আপনি টোটালটা ফেরত নেন তাহলে তো সে ক্ষতিগ্রস্ত আর আপনি তো ক্ষতিগ্রস্ত কারণ বালাটা ভাল নাই এই জন্য রুজুবি নুকসান রুজু আমাদের মাস্টার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলে যে দেখেন এখানে ব্যাঙ্গে ফালানির পরে কিছু সমস্যা যদি দেখা দেয় তাহলে চুটাল দেয় ফেরত দিয়ে তো এবারে যে ভাঙছে মুস্তারি কিন্তু হ্যাঁ ইচ্ছা ভাঙে না হ্যাঁ ভাঙছে ভাই সাহেব বেচছে হ্যার কাছে দিচ্ছে দেয়া কইছে যে ভাই এটা ভাঙ্গিয়া খাও দেহ হেবেটা অনুমতি দিছে দিকে তো হে ভাঙছে অনুমতি না দিলে কি এবেটা ভাঙতে পারত বাইসাবে অনুমতি দিছে দিকে ভাঙছে গুইয়াকে বাইসাবেই ভাঙছে মুস্তার হিসাবে ভাঙে নি উনি অনুমতি দিছে দিকেই তো ভাঙছে তাহলে যখন অনুমতি উনি দিচ্ছেন ভাঙ্গার লাইকা না উনার অনুমতিতে ভাঙছেন গুইয়ার তো উনি ভাঙছেন তাহলে উনার মাল উনি ভাঙছেন এই যে চলো সাহেব দার উনি বানাইছেন উনার কাছে চলে যাইব এই যে মুস্তারি যে এই তরমুজ আর জাদাইটা যে বাংছে বাইসাবের অনুমতির কারণে গিয়েছে এবার যদি টিয়া না দিত তাহলে বাইসাবের তো বাংবার দিত হ্যাঁ যদি মুস্তারি যদি ভাইসাদের টেহানা দিত তাহলে এটা ভাঙতে দিত আমি যখন যে গুনার অনুমতি হে মালিক হইছে হ্যাঁ মালিকানা অর্জন করছে তার মালিকের জিনিস সে জানতে মনে হচ্ছে আমি ব্যবহার করবো এটা হেবেটার অনুমতির দরকার আছে নাকি হেবেটা অনুমতির কোনো দরকার আছে এটা হেবেটার অনুমতি তৈরি দেবে এই বেটার তো ধরেন সে ভাঙছে সুতরাং ফল ফুল কিনছে কিনার পরে তারপরে দেখে যে একটা দেন তো সমস্যা আছে একটা দুইখান যদি সমস্যা হয় দুনিয়ায় এমন কোনো জিনিস নেই একশো পার্সেন্ট চলি পাওয়া কঠিন, একখান দুইখান এটা হবে এটার কারণে আপনি কোনো দিতে হ্যাঁ একখান দুইখান না অনেকগুলি জুটি হয়ে যায় তাহলে এইবার ফাঁসে যায়, কারণ অনেকগুলি যদি গাইরে মুভি হয় তাহলে গাইরে মুভিকে মুভির সাথে মিলাইয়া এটা মুভি হিসাবে শর্ত আরোপ করে বিক্রি করা হইতেছে বাইপাস। ومن اشترى بيتا او بطيخا او قسان او خيارا او جوفا جوزا فكسره فوجده فاسدا فان لم ينتفع به رجع بالثمن كله لانه ليس بمال. ومن اشترى بيتا كسيني خريدا عندنا يتو خربوزا يتو كاكيري كاكور كندا বুঝি ভাঙ্গি হল আনারে কাটল কাটল একটা ফল কাকড়ি কয়েক ফায়দা না উঠা সাকে কোন ধরনের লাভ নেই কাইন তো রাজা বিশ্বামানি কুল্লি টোটাল টাকা ফেরত নিয়ে আসবে লিয়ান না হলে সব বিমারি স্লেকে এ মারি পাকা না যাই বাতি না আর এ কি হবে বাই বাতি ওয়ালা ইউতালু ফি জাউজ সালাহ ইশরিহি আলা মাকি লিআন মালিয়াতু বিইতিবারি লুব আর আবরণ যেটা এইটা যদি উপযুক্ত থাকে উপযোগী হয় আলা মাকি যেরকম কোন কোন ফকিরা বলছেন এটা এটা এতবার করা হবে কি করা হবে গ্রহণযোগ্যতা অর্থাৎ উপরে শীষ যদি ভালো থাকে তাহলে আকৃতির বেচা কিনা বার শুকাই গ্রাম বলছেন যে জায়েজ এলে এতবার করা হবে না কেন লিয়ান না মারিয়া তাহু বিরতিবারি দু ওই আকৃতে মূল্যবান হওয়াটা এটা তার ভিতরে যে দানা আছে লোক লোক উর্দুতে মগজ অর্থাৎ ভিতরে যারা খাইব আর কি মূল জিনিস মগজের এতে পারে চাউলের এতে পারে উপরে দানের যে শুল্ক আছে ওই এতে পারে না ভিতরে যদি চাউল থাকে তাহলে সুতরাং উপরে যে শুল্ক আছে এই শুল্ক দিয়া শুল্কার মধ্যে বাইরে যায় সমস্যা চালাই নেওয়া তোমার শরীর কি করে যাক চালাই নেওয়া ফেলাইছে যে এইটা একটা নতুন আয় রয়েছে কার কাছে বাকি কথা হইলো এই কি করবে ইসলিকে মুস্তারিকা ও স্বল্প তোর না বিতা স্মৃতি বায়ে ক্ষমতা দেরি কেউ আছে ক্ষমতাটা হয়েছে এটা মুস্তারি মালিকানা অর্জন করার পর মুস্তারি মালিকানা অর্জন করার পর মালিক হয়েছে অনেক যা ইচ্ছা তা করবো কুদরত পানা মিল্কি কাপড় কি করতে পারবে ফেরত দিতে পারবে না কিন্তু রুজুবি নুকসান কাপড় কিনছে কবজা করছে এটা কাটল আনছে কবজা করছে ভাঙছে এটা তো আর যদি আর বিশেষ করে আখরোট ওর কালীন মা এখন যাউস আদা থান তলোয়ার দিস না তিনি আখরুর যুগে সোসে এক ইয়া দু আদা থান হ্যাঁ ফাসে দুনিস খালি ফাসে দুনিসে খালি শতে এক দুইটা ফাসে ধর থেকে মুক্ত নাই এটা স্বাভাবিক এটা ওই কারণ ফাসে তো কাসিরা তবে কালিল না হয় যদি কি হয়ে যায় কাসির হয়ে যায় যাই তাহলে বাই কি হবে না ওয়াইদি বিকুল্লি সামান রুজু পুরো সামানে রুজু করবে মুভি ফিরত দিয়া পুরো সামান কি করবে লিয়ানাহু জমা বাইনাল মালি ওয়া গাইরিহি এই জায়গার মধ্যে বায়ে মাল আর গাইরে মধ্যে একত্রিত করে ফেলে বায়ে মাল আর গাইরে মধ্যে পাসওয়ার কাল জমি বাইনাল ভূমি ও লাভজি ও আবজি এটা এরকম হয়ে গেছে যে একজনে দুইটা গোলাম বিশ্বাস আছে তোমার কাছে পরে যে এগুলো একটা গোলাম আর একটা তাহলে ওই জায়গার মধ্যে জমি বাইরে সহাল বেলা মাতার মধ্যে ঘুমে এমন চক্কর দিতে থাকে